بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت، وإذا الكواكب انتثرت، وإذا البحار فجرت، وإذا القبور بعثرت، علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان، ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك؟ كلا بل تكذبون بالدين، وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. سورة الانفطار، প্রথম আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। তাফসীর সংক্ষিপ্ত অর্থের সাথে হালকা কিছু ব্যাখ্যা। এই সূরাতে কেয়ামতের কথা উল্লেখ রয়েছে। কেয়ামত হওয়ার পরে মানুষের আমল যে আল্লাহ দরবারে পেশ হবে আর মানুষের আমল জানিয়ে দেওয়া হবে, তার কথা আলোকপাত হয়েছে। মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে যে দুঃখ খেয়ে যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক মানুষের সাথেই কেমন কেয়াতিদিন সম্মানিত লেখক ফেরেশতা রয়েছেন সে বিষয়ে আলোকপাত। লাস্টে নেককার লোকদের অবস্থান, স্থান, ঠিকানা কোথায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বদকার লোকদের ঠিকানা কোথায় সে বিষয়ে কেয়ামতের সম্পর্কে আলোচনা হয়েছে। লাস্টে প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন ইয়াসমাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। বর্তমানে যে আসমান আমরা দেখতে পাচ্ছি উপরে কয়টা আকাশ সবাই জানেন তো, এর মধ্যে সন্দেহ নেই। সালান শিজাদ, সাতটি শক্তিশালী, শক্ত, মজবুত আকাশ, আবার এগুলো একের পর এক করে আসে ধারাবাহিক ভাবে। আল্লাহ এরকম করে সৃষ্টি করেছেন স্তর বাই স্তর। এই আসমান কত বড়, আবার এই আসমানগুলি কত শক্ত আর মজবুত। কিন্তু কেয়ামত যখন হবে ওগুলো সব নরম হয়ে যাবে, অটোমেটিকলি ফেটে যাবে। ইয়াসমাউন ফাতারাত, তার শক্তি আর থাকবে না, বল আর থাকবে না, একদম দুর্বল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মানুষ কত শক্তিশালী, কত মজবুত, আকাশ মজবুত বেশি না মানুষ বেশি মজবুত? না, মানুষ বেশি মজবুত। মোহাম্মদ আলীকে বেশি মজবুত নাকি? আর বর্তমান জমানার অথবা পূর্বেকার জমানার বড় বড় মল্লযোদ্ধা বড় মজবুত, একদম দুর্বল। ইনসান যদি আসমান ফেটে যায়, আসমান বিটির না হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে? কিসের লড়াই করে হে মানুষ? আসেন দেখেন উপরে কত তারকা রয়েছে, কত বড় বড় গ্রহ রয়েছে, বড় বড় তারকা রয়েছে, হবে কি ওইরাল কাওয়াকিব ইনতাহারাত, ওইসব গ্রহাদি ওইসব তারকারাদি ঝরে পড়বে, বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে। সুবহানাল্লাহ, এত মজবুত সৃষ্টি ক্ষণিকের ভিতরে ধ্বংস হয়ে যাবে। সমুদ্রের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? এসব করে তোমার একটু আসলে সমুদ্রের থেকে যদি জলোচ্ছ্বাস হয় কি কোথায় যায় মাটি, কোথায় যায় মানুষ? মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটু যদি সমুদ্র উঠলে উঠে। তো আল্লাহ বলছেন সেদিন কেয়ামতের দিন ও ইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলি উঠলে উঠবে। বড় সুবহানাল্লাহ, তফজির ভাস্ট হয়ে যাবে, বিদীর্ণ করে দেওয়া হবে, ভাস্ট করিয়ে দেওয়া হবে। বের হয়ে যাবে একটা আরেকটার সাথে এরকম আঘাত লাগবে, একটা আরেকটাকে আঘাত করবে। পানির সাথে পানি যদি এরকম হয় তাহলে কি হবে বলেন তো? জানেন দ্রুত গতিতে যদি পানি একটা আরেকটার সাথে এরকম ভাবে আঘাত করে তাহলে কিন্তু পানি থেকে আগুন বের হয়, বের হয় কিনা? বাংলাদেশে কারেন্ট এরকম বিদ্যুৎ থেকে তৈরি করা হয়, কোথেকে বলেন তো? পানি থেকে না, বুঝে আসছে? কড়াইকে সে ঢে ইনসান মনে মনে কেন গুরুত্ব প্রকাশ করো, তুমি বড় না তুমি ছোট। ওইদের বিহাও ফুজ্জিরাত, সমুদ্রকে উত্থিয়ে দেওয়া হবে, উদ্দেলিত হবে সমুদ্রগুলি। ওইদের বিহাও ফুজ্জিরাত, আর অন্যত্র সূরাতুল তাকবীর এসছে ওইদের বিহাও সুজ্জিরাত, সমুদ্রগুলিকে আগুন বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আর কি হবে? ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলি কবরগুলিকে কবরগুলির মধ্যে নিচের অংশ উপরে তোলা হবে, নিচে যেগুলি আছে ওগুলোকে উপরে তোলা হবে। তার মানে কি? কবরের ভিতরে যা আছে সব বের করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, মানুষের মাটির নিচে থাকবে না, উপরে উঠবে। আর ওই সময় যে উপরে উঠবে মানুষ হয়ে উঠবে, ওইরা কবর উপরে পরবর্তী অবস্থা, তাই না? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন মানুষ জানবে, প্রত্যেকেই জানবে সে কি আগে পাঠিয়েছে আর কি পিছনে রেখে এসেছে। কি আগে পাঠিয়েছেন আর কি পিছনে রেখে এসেছে? আগে পাঠিয়েছেন বলতে কি, আগে কি কাজ করে আল্লাহর দরবারে পেশ করেছ, আর কি কাজ করে নে কাজ করে পিছনে রেখে এসছো, ওগুলো যেন কাজ হয়, তাই না? এমনি ভাবে যদি তুমি কুকাজ করো তাহলে তোমার কাজ আগেরটা পরেরটা সবই তুমি দেখতে পাবে, যেটা আগে করেছো এটাও আর যেটা রেখে এসছো। গুনাহের কাজ, গান বাদ্যযন্ত্র বাজিয়েছ, অশ্লীল ফিল্ম দেখেছ, আল্লাহর নাফরমানি করেছ, কুকাজ চালু করেছ, কুকাজ চালু করেছ, উলঙ্গ ছবি আর বেহায় আপনা ওগুলো চালু করেছ, সর্বত্র বিস্তার করেছ, এর দ্বারা যেসব গুণা হয়েছে তোমার ওগুলো তুমি সরাসরি দেখতে পাবে, যেগুলো আগে পাঠিয়েছো ওগুলো আর যেগুলো পিছনে রেখেছো ওগুলো। যদি ভালো কাজ করো আর আমল যদি জারি থাকে তাহলে সওয়াব যেভাবে জারি থাকে ওইভাবে, গুনাহের কাজ যদি করো আর গুনাহের কাজ যদি তুমি জারি রাখো তাহলে এর মাধ্যমে তোমার গুণাগুলিও জারি আছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে গুণা জারি রাখবেন না সওয়াব জারি রাখবেন? মুখ থেকে বললেন না মন থেকে? গুণা জারি রাখবেন না সওয়াব জারি রাখবেন? খেলতা ভাষায় লিখতে হয় আল্লাহ নাফরমানিকে জারি রাখবেন না। কথা বুঝতে পারছেন? মনে মনে ভাববেন আমার ইজ্জত বেড়েছে, ইজ্জত আর কোথায় পাবে? ওটা তো আর বাড়তে দেখলাম না। আল্লাহ আবহাওয়ার পথ আপনি বাড়িয়ে দিয়েছেন, আর আপনার কি ইজ্জত আর বাড়ল? ইজ্জত হবে ওই ইজ্জত যদি আপনি কিয়ামতের দিন ইজ্জত পাওয়া হতে পারেন। দুনিয়াতে আপনি যতই ইজ্জতের মালিক, আপনার ইজ্জত আর কি বলেন তো? সত্যিকার কই ইজ্জত? দশজনকে খাওয়ালেন, উদ্দেশ্য যে খারাপ হয় ওই দশজনই পরবর্তীতে আপনার বিরুদ্ধে করবে। হ্যাঁ, আমি বলছি যেটা সঠিক নয় ওনার কথা বলছি, আমরা অনেকটা বুঝি, প্রত্যেক মানুষই বুঝে কোনটা হালাল কোনটা হারাম, বুঝে কিনা? কতবার দিতে হয় কোন কোন বিষয়ে এত সন্দিগ্ধ? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল হালাল বাইন ওয়া ইন্নাল হারাম বাইন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। তাহলে প্রত্যেক মুসলিম জানে কোনটা হালাল আর কোনটা হারাম, সে নিজে বুঝে। কেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, তাই হালালটাও বুঝতে পারে হারামটাও বুঝতে পারে। যেমন যেসব প্রসিদ্ধ হালাল ওগুলো সব আমরা জানি না, যেগুলো প্রসিদ্ধ হারাম ওগুলো সব আপনি জানেন না। যেমন গরু খাওয়া হালাল না হারাম? উটের গোশত খাওয়া হালাল না হারাম? বকরির গোশত খাওয়া হালাল না হারাম? মাছ খাওয়া হালাল না হারাম? মুরগি খাওয়া হালাল না হারাম? দেখেন স্পষ্ট কিনা? কদু খাওয়া হালাল না হারাম? মিষ্টি খাওয়া হালাল না হারাম? প্রত্যেক জিনিস বুঝেন হালাল না হারাম। তবে কেউ যদি এর ভিতরে অন্য কিছু সংযোজন করে সেটা ভিন্ন কথা, ঠিক না ভাই? ওটা আরেকটা ব্যাপার। আচ্ছা দেখেন, আসেন আত্মহত্যা করা হালাল না হারাম? সবাই জানে হারাম। জিনা করা হালাল না হারাম? মমতা বুঝেন? মদ খাওয়া হালাল না হারাম? হারাম মমতা। আচ্ছা সলাত না পড়া হালাল না হারাম? মাশাআল্লাহ। সলাত না পড়া মুসলমানের জন্য জায়েজ না জায়েজ? বুঝতে পারছেন তো? বলতে হবে ফতোয়া, সবাই জানে নামাজ করা হারাম, কিন্তু তবু নামাজ পড়ো, নামাজ পড়েন ভাই বলে কেউ রেখে দোয়া করবেন, কে কে আছে ওই যে দোয়া করবেন নামালি গুন্ডা তো দোয়া ওই আমার দেশে বলেন দোয়া ছেড়ে হয় না, দোয়া ছেড়ে হয় না, তো দূর করতে হবে, কাজ করতে হয়, দোয়া করতে হবে, আমার কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, তাই নাকি? এমনি বুঝতে দেখেন আপনি খাবার খাবেন না, আচ্ছা আপনি চান খাবার খেতেন, দোয়া হোক খাবার খেতেন, কিন্তু আপনি হাত পা নাড়াচ্ছেন না, খাবার খেতে পারবেন? চেষ্টা করতে হবে। আপনি কামাই করবেন, যদি ডিউটি না করে ঘরে বসে থাকেন বেতন দিবে কফি মালিক? না, 1000 রিয়ালের পরিবর্তে 2000 রিয়াল দিবে, তাই নাকি? না ডিম দিবে, কি দিবে, কিসের ডিম দিবে? জিরো। ও মানুষ বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দিবে। যাই হোক, আবার বলেছেন علمت نفس ما قدمت واخرت قيامতের দিন যখন হবে, যখন আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলি যখন ঝরে পড়বে, সমুদ্রগুলি যখন উতলে তোলা হবে, যখন কবরের কবরে কি যা কিছু আছে তা বের করে দেওয়া হবে। علمت نفس ما قدمت واخرت, মানুষ জানতে পারবে যা কিছু সে আগে পাঠিয়েছে আর যা কিছু পিছনে রেখে এসেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তাই কি বলেন? ওই যে দিন আমার ভেদ প্রকাশিত হবে, ওয়া হুসসিলা মা ফিস সুদূর, أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير মানুষটি ওই সময়ের অবস্থা জানে না, যখন কবরে যা কিছু আছে তা সব কিছু কবরের ভিতরে যা আছে সবই বের করে দেয়া হবে, আর মানুষের মনে যা আছে তার ভেদ প্রকাশ করে দেয়া হবে। সে সময় কি মানুষ জানে না? আপনারা জানেন না? জানেন না? ওই দিনের নাম কি? তো সেদিন কি হবে বলছেন আল্লাহ পাক, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ যা আগে পাঠিয়েছে তাও জানতে পারবে, যা পিছনে রেখে এসেছে তাও জানতে পারবে। তাই আমাদের সকলের আমল ঠিক করা উচিত, আমল ঠিক করা উচিত। দুনিয়ার জিন্দগি কত দিনের জিন্দগি, আখেরাতের একদিনের সমান হচ্ছে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, এই দুনিয়ার দিনের তুলনায় 50,000 বছর। আর বর্তমান এই যে জমানায় আপনি আসছেন, আপনার বয়স কত? হয়তো 60, আপনার 60, আপনার 100, আপনার 110, 120, ধরুন 100, বাই চান্স 2000 এরকম, বাই চান্স। কিন্তু সাধারণত 40 হওয়ার হয়ে গিয়ে দুর্বলতা শুরু হয়ে যায়। আবার একদম শুরু দেখেন, একদম শুরুতেই আপনি দুর্বল, খুলকাল ইনসানু দাঈফা, মানুষ একদম দুর্বল, মায়ের পেটেও দুর্বল ছিল, একটু ব্যতিক্রম হলে ওখানে গর্ভপাত হয়ে যায়, হয় কিনা? একটু মুশকিল শেষ, আবার বড় মায়ের পেট বের হলে দেখবেন কত অসুবিধা, বাবা কত কষ্ট করে আপনার জন্য। আপনি যেহেতু একদম দুর্বল, আপনি কিছু বুঝেন না, আপনি কিছু জানেন না, আপনাকে তুলে নিয়ে থাকতে হয় মাকে, আবার দুধ খাওয়াতে হয়, পেশা প্রায় হয়, সবকিছু ইয়ে করতে হয়। একটু বড় হলেন তবুও দেখবেন 10 বছর 15 বছর হয়ে গেছে, তবুও মায়ের সাথে সাথে দৌড়ায়, বাচ্চা দৌড়ায় কিনা? আচ্ছা, পরে একটু বড় হলেন, একটু বড় হওয়ার পরে একটু বসে দেখছি হুম হুম হুম হুম করলেন, পরবর্তীতে আবার শুরু হয়ে গেল দুর্বলতা। বলো সুবহানাল্লাহ, মানুষ সবল না দুর্বল? আমি বলেছি না আমার আল্লাহ বলেছে? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামত যখন হবে তখন তুমি জানতে পারবে কি আগে পাঠিয়েছো, কি পরে পিছনে রেখে এসছো। ও দিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها يا ويلتنا ما لهذا الكتاب إذن أبني عبر الله وقف الشديد تكون ظلمة ملوش جرى أبراهي এই কিতাবের কি হলো, এই আমলনামা কি হলো? ভাই, এমন আমলনামা ছোট বড় কোন বিষয় সে ছাড়েনি, সবকিছু গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছে। কে আমাকে বুঝতে পারছেন কথা যে আপনি বলেন? বেশি বড় বড় আওড়ান ভুলে ভুলে আওড়ান না, বোঝা যায় আর প্রেসিডেন্ট হয়ে গেছে, আমার বড় প্রধানমন্ত্রী, আমার প্রধান সেনাপতি, ঠিক না? ঠিক, হ্যাঁ, সব লেখা হচ্ছে। ইয়া উইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। সে যা করেছে তা নিজের সামনে উপস্থিত হবে কিয়ামতের দিন, সব আমল আপনার সামনে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ونشر قال نجي عمل بسط تتبك فابي سامي আল্লাহ বলছেন বলাই আপনি মরব্বুকা আহাদা, তোমার রব কারো উপর জুলুম করে না। বলেন তো আল্লাহ কারো উপর জুলুম করে? তোমার রব বিন্দু মাত্র কারো উপর কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ, আল্লাহ কারো উপর তুমি নিজেই জুলুম করেছ, তুমি নিজেই তোমার নিজের উপর অত্যাচার করেছ, তুমি আল্লাহ নাফরমানি করেছ, আল্লাহর বিধান তুমি পালন করো, তুমি সালাত নির্ধারিত সময়ে পড়ো, তুমি কবিরা গুনাহ করেছ, তুমি কাকরুর নিচে কাপড় ঝুলিয়ে রেখেছ। পুরুষের জন্য কাকরুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা যায় না যায়? আপনাদের কি অবস্থা? কেন অনেক মুসলিম আমি তো আমি দেখছি কাকরুর নিচে বেশিরভাগ মানুষ কাপড় কাপড় ঝুলিয়ে রাখে, ঠিক না? ঠিক, সেদিন অনেকে বলেছে আমার নবী কি বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফা ফিন্নার, কাপড় নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি খুব খুশি তাই নাকি? খুশি না না খুশি গুনা করবেন? কেন এত তুচ্ছ ভাবেন গুনাকে? সহিরা গুনাকে তুচ্ছ ভাবতে নাই। আর যেসব ক্ষেত্রে এসেছে আগুনের কথা, জাহান্নামের আগুনের কথা, ওগুলো ছোট গুণা হয় না বড় গুণা হয়? বলেন কি বলেন? ছোট না বড় গুণা কি বলবেন? আপনি বলেন আমার নবীর কথার উপর আমি বিশ্বাস করি, আল্লাহর কালামের উপর বিশ্বাস করি, কিন্তু যখন আমার আছে তখন আর মানেন না, তাহলে বিশ্বাস হল? আপনার যদি বিশ্বাস হয় অমুক জায়গায় গেলে, আজকে অমুক জায়গায় গিয়ে সালাত পড়লে অমুক ব্যক্তি সে ঘোষণা দিয়েছে যে কেউ ওখানে উপস্থিত তাকে 500 রিয়াল করে দেওয়া হবে, কি বলেন? আমরা যাব না? আমিও যাবো, আপনিও যাবেন, সবাই মাসা আলহামদুলিল্লাহ হালাল প্রমাণ মুশকিল, যে ঘোষণা দিয়ে তার পক্ষ থেকে দেখা দিয়ে খালি নেন সবাই আগে ভাগে অনেক সময় দরকার হলে ভোজনের সময় তিনটা যাবে, এমন আরাম করে না 4:40 তাই তো? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আর জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হন। তাই জান্নাতের জন্য আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। শুধু ইয়া গুরুষ ইয়া গুরুষ, পরবর্তী যে টার্গেট টার্গেট কিন্তু পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের মধ্যে থেকে আমরা যা আছি, দুনিয়ার রূপ আমাদের শেষ হয়েছে, দুনিয়ার কামার অবস্থা শেষ হয়ে গেছে, 15 বছর 20 বছর 25 বছর 30 বছর যাবত সৌদিতে আছেন, অনেক কামাই করলেন, দুনিয়ার কামার অবস্থা শেষ হয়েছে, মৌত যখন আসবে তখনও শেষ, ওই সময় শেষ হবে, কারণ সামনে তো আর আর কোন কিছু নেই তো, মৌত না আসা পর্যন্ত কারো কামার অবস্থা শেষ হবে? তাহলে এবারে তো অনেক কি বলবো, আবার বলি আপনারা সালাতের কথা বলি না, লাস্টে এসে কয়েক প্রয়োগ করেছেন বলবে দুই হোক, কেউ বলে এক হোক, কেউ বলে তিন হোক, কেউ বলে চাইব, বেশিরভাগ চাইব পাঁচ বক্ত, দুইজন চারজন পাঁচজন মিলে, আমরা বেশিরভাগ পাঁচ বক্ত মিলে না, সত্য না মিথ্যা? গত বছর আপনারা দেখেছেন মনে হয় 5-7 জন মিলেছে, গত বছর যাওয়া হয়ে গেছে, এই তো সংসদ হচ্ছে, সে জানেন সে পাঁচ বক্ত সলাতে দেখুন আলহামদুলিল্লাহ, কয়েকজন ছেলে মিলে মিলেছিল, কয়েকটা লোক ছেলে বা হয়তো কম বয়স্ক কয়েকজন প্রায় 100 জনের মতো মানুষের মধ্যে কয়েকজন মিলিত হয়েছে, 1-5 জন পাঁচ বক্তবাদ বেশিরভাগ লাখ ওই সে বলতে চাচ্ছ, তাহলে তার কাছে করুণা এবং মুক্তি আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আখেরাতের কথা স্মরণ করবেন, এবারে আসুন আল্লাহ বলছেন يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون তোমাকে কোন জিনিস ধোকা দিয়ে রাখলো, বিরক্তিকেল কারিম, তোমার দয়াশীল রবের ব্যাপারে। আমাদের রব কারিম কিনা, দয়াশীল কিনা, আমাদের উপর দয়া করে কিনা, আমাদের উপর অনুগ্রহ করে কিনা, আমাদের কথা শুনে কিনা, আমরা যখন তার কাছে আবেদন করি তখন তিনি কি আমাদের আবেদন পূর্ণ করেন কিনা, আমরা যখন তার কাছে দোয়া করি তখন কি তিনি আমাদের দোয়া কবুল করেন কিনা। তো এই রব কি করিম না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে মানুষ তোমার রবের করিম রবের ব্যাপারে, দয়াশীল রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোকায় রেখে দিল, মা গাররাকা বিরাব্বিকাল করিম, আল্লাহ কত দিলে সুবহানাল্লাহ। কিন্তু রবের হে রবের নাফরমানি করে। আপনি যদি একজনের খান আর যদি তার আবার দুস্মরণা করেন তা কিরকম হবে বলেন তো, কত বড় ঘাত যে আরেকজনে খায় আবার তার দুষ বলে বলে বেড়ায়। এবারে তোমার রব তো তোমার সৃষ্টি করতে, তোমার মালিক, তোমার খালেক, তোমার বাপ, তোমার রাজিব, ওই রব, ওই রবের তুমি বিধিবিধান মানছো, ওই রব বলছে আমার ইবাদত করো আর তুমি আরেকজনের ইবাদত করছো, তুমি বাবা আব্দুল কাদের জিলানিকে ডাকছো, বলো নাউজুবিল্লাহ, বাংলাদেশের মাটিতে অনেকে দেখে না, বলে বাবা উদ্ধার করো বাবা আব্দুল কাদের জিলানি, বড় পীর মাহবুবে সুবহানি দস্তগীর বাবা উদ্ধার করো, বলে কি না। তো আল্লাহকে ছেড়ে আর আব্দুল কাদের জিলানিকে ডাকছে, যখন মুশকিল পড়ে বলে আলী মুসলিম ভূষা, বলে সমস্যার সমাধান করিয়ে আলী উদ্ধার করো, ওই জিয়া সমস্যার সমাধানকারী কে বলেন, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মাআল্লাহ কালীলান মা তাযাক্কারুন, বলে বলতো বিচলিত প্রাণ যখন দোয়া করে তখন তার দোয়া কে কবুল করে, কে কবুল করে বলেন আল্লাহ। আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, আর তার বিপদ কে দূর করে দেয়, আল্লাহ। আল্লাহু আকবার। বাবা আব্দুল কাদের আর অমুক বাবা টুমুক বাবা অন্ড বাবা ঠন্ড বাবা এক কবুল করে না, কবুলের মালিক একমাত্র আল্লাহ। রব বলেছেন উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাইত বিষয়ে দেব, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, এবারে দেখেন রব করিম কি রকম, الذي خلقك فسواك فعدلك, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপরে সুষম সুষম করে রেখেছেন, فعدلك আর সুবিন্যস্ত করে রেখেছেন, সমানভাবে রেখেছেন নিয়মতান্ত্রিক তোমার অঙ্গগুলি, তোমার দেহের অঙ্গগুলি নিয়মতান্ত্রিক রেখেছেন, সুবহানাল্লাহ, হাত দুটা সমানভাবে রেখেছেন, সত্য না মিথ্যা, যদি একটা হচ্ছে এতটুকু আর একটা হচ্ছে এতটুকু কি অবস্থা হবে বলেন তো। আবার দেখেন মাথার নাক হচ্ছে এখানে, নাক হলো এখানে, চোখ হলো এই জায়গায়, মুখ হলো এই জায়গায়, কান হলো এই জায়গায়, যদি কান রাখতেন এখানে, চোখ একটা এখানে, আরেকটা এখানে, নাক যদি এদিকে না করে এদিকে রাখতেন কিরকম দেখা যেত বলতো, কে করলো না, তোমার বাবা করেছে, দাদা করেছে, কথিত ভণ্ডপীর করেছে আর টণ্ডপীর করেছে, সব করে সব করেছেন কে, সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত ভাবে সৃষ্টি করেছেন কে, ওই আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন তাহলে তুমি তোমার আল্লাহর ব্যাপারে খেলো দুঃখা খেয়ে যাও, হে ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন যে আকৃতিতে চেয়েছেন সে আকৃতি থেকে সে আকৃতিতেই তোমাকে জড়িয়েছেন, সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা, মানুষ ভালো হোক আর সাদা হোক যাই হোক যেভাবেই আছে তাকে রব্বুল আলামিন সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম সাথে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলো হে মানুষ, আমি তোমাকে মানুষ করে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা অন্যতম সৃষ্টিকৃত করে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পশু হিসেবে সৃষ্টি করেনি, তোমাকে কুকুর হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে মেকুর হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে শুয়োরের বাচ্চা হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে কুকুর আর কুকুরের বাচ্চা হিসেবে সৃষ্টি করিনি, হে মানুষ, তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। ওয়ালা কাদ কারামনা বনি আদম, নিশ্চয় আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কিভাবে সৃষ্টি করেছেন? কুকুর করে মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন। তুমি মানুষের বাচ্চা, তোমাকে বোঝা উচিত, তোমাকে রব্বুল আলামিন ইজ্জত দিয়েছে, সেই ইজ্জত তোমাকে রক্ষা করা উচিত, আর সে অনুযায়ী তোমাকে আমল করে চলা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দরভাবে আমি সৃষ্টি করলাম হে মানুষ, কিন্তু তুমি কি করো? কেল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন, এত ছোট তুমি আমার দিনকে মানো না, এত ছোট তুমি আখিরাতকে মানো না, তুমি আখিরাতকে স্বীকার করো না, আখিরাতের উপর বিশ্বাস করো না, এমনি ভাবে আমার দিন ইসলামকেও তুমি মানো না, আমার দিন ছাড়া অন্য পথে চলো, নাউযুবিল্লাহ, কার পথে চলবেন? আখিরাতের উপর বিশ্বাস করবেন? আল্লাহর জাতির উপর বিশ্বাস করবেন? যদি করেন, আখিরাতের উপর বিশ্বাস করো, আল্লাহর জাতির উপর বিশ্বাস করো, তার বিধি বিধান মেনে চলো, শেষ নবী আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো আর তার তরিকায় চলো, তাহলে তোমার জন্য অবশ্য অবশ্যই জান্নাত রয়েছে, পক্ষান্তরে তোমার জন্য জাহান্নাম রয়েছে। আর যারা মানবে আল্লাহকে মানবে, আখিরাতকে মানবে, আল্লাহর বিধিবিধান মানবে, ইসলাম মানবে, নবী মানবে, তাদের জন্য রয়েছে জান্নাত, তথা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা জান্নাতুল ফিরদাউস, আমিন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। এরপরে আল্লাহ বলেন, খেয়াল করো, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ তোমাদের জন্য পর্যবেক্ষক ফেরেশতা রয়েছে, ওরা তোমাদের পর্যবেক্ষণ করছে, সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, তারা পর্যবেক্ষক বেশি স্পষ্ট করে সামনে বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা। আর একটা প্রসিদ্ধ না, একজন ডান দিকে ফেরিস্তা মৌজুদ আর আরেকজন বাম দিকে ফেরিস্তা মৌজুদ আছেন কি? ডান দিকের ফেরিস্তা মানুষের নেকি লিখেন আর বাম দিকের ফেরিস্তা মানুষের গতি লিখেন, গুনা লিখেন। সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোন নেক কাজ করার ইচ্ছা করে সাথে সাথে ইনি এক নেকি লিখেন, আল্লাহ তখন ডান দিকে হাসান ওয়াহেদ, নেক কাজ করার ইচ্ছা করলেন সেন্টারে আসবেন, বুঝতে পারছেন? ইচ্ছা শুধু ইচ্ছা নেকি ওয়াহ। আচ্ছা চলে এলেন দশটা, তাহলে ওই জায়গায় স্পেশাল একটা, আবার আসবেন আশা, আশা থেকে সাতশো, সাতশো থেকে কত কিছু বেশি ওইটা আল্লাহ জানে, বলো সুবহানাল্লাহ। দেখছেন ডান দিকে ফেরিস্তা ভালো, আর ডান দিক ভালো না বাম দিক ভালো, বুঝতে পারছেন? আর আপনারা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, খবরদার কোনো বামপন্থীদের সাথে যাবেন না। তাই ডানপন্থী যারা সবসময় দেখবেন তারা ডান দিককে পছন্দ করে, ভালো কাজ সবকিছু ডান দিক দিয়ে করে, ডান হাত দিয়ে করে, খাবার খায় কোন হাত দিয়ে খায় না, কিছু ডানা কিছু বাম, শুধু না তাই তো, ডান দিককে রব্বুল আলামিন পছন্দ করেন, সুবহানাল্লাহ। ডান পথে যারা ওদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তো আপনি কেন বামন দিক? বামন দিক কারা? আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, বামপন্থী যারা ওরা কতই খারাপ বামপন্থী, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা ডানপন্থী ওরা হচ্ছে কতই না ভালো ডানপন্থী, ওদের ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যারা জান্নাতে যেতে চান একবার হাত তুলে দেন, মাশাআল্লাহ। সবসময় ডান দিককে অগ্রাধিকার দিবেন তো, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। কেউ আমেন কাতিবিন, নেক কাজের ইচ্ছা একটা, আর একটা করলেন দশটা, দশ থেকে সাতশো, সাতশো থেকে কত গুণ, এটা আপনার নিয়ত মোতাবেক আপনার আমলের দরজা আর কত মর্যাদা বেড়ে, সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি বাম ইনি ইনি তো বাম দিকে আছেন, ইনি কি লিখেন? বদি, গুনাহ, পাপ, তাই না? ইনি পাপ লিখেন, কিন্তু ইনি যেহেতু আল্লাহর ফেরেশতা, নিয়ে তো তাও ওরা করেন বেশি স্পষ্ট। এই দুইজনের মধ্যে যদি আমরা লিডার বলি, তাহলে ডান দিক দিয়ে লিডার করতে পারি, ডান দিকে যিনি আসেন। যদি কোন ব্যক্তি গুনা করে, মানে যদি গুনায়ের ইচ্ছা করে, তো রেখার পথেই নেই, ইয়াদ রাখবে। গুনায়ের ইচ্ছা করে লিখে না দিই গুনা, আবার সুবহানাল্লাহ। অন্যদিকে দেখুন, ভালো কাজের ইচ্ছা করলে তো এর বিপরীত, যদি কেউ গুনাহের ইচ্ছা করে তাহলে একটা লিখা উচিত ছিল কিনা, উচিত ছিল কিনা? কিন্তু আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ করিম আগে বলেছেন না বাবা কে রব্বি করিম, আল্লাহ করিম না কি ইচ্ছা করলে হলো, তো এই হাজার ইচ্ছা না কি লিখবে না, গুনা করে নিল। এবারে তাকে জিজ্ঞেস করছেন দান্দিকে, দান্দিকের ফিরিশতা এমন তো করে নিয়েছে লিখবা? হ্যাঁ, উনি বলেন না তা লিখবেন, সুবহানাল্লাহ। এখানে দান্দিকে যিনি আছেন তো ভাবো কোন লিখবে না, বলেন সহি হাদিস শেখ নাসিরুল্লাহ ইসসিয়াত হাদিস সহি বলে করেছেন হাদিস, ওখান থেকে বলছি। এই যখন তাকে বলবেন লিখবো না, সে তো এখন গুনাহ করেছি লিখে নেই, ইনি বলেন ছয় ঘন্টা যাবো, তুমি তার জন্য অপেক্ষায় থাকো, যদি ছয় ঘন্টার ভিতরে সে তওবা করে নেয় তাহলে তার গুনাহ লিখা হবে না, সুবহানাল্লাহ। গুনাহের পরিবর্তে, গুনাহ লিখার পরিবর্তে নেকি লিখা হবে, যেহেতু সে তওবা করে নিয়েছে, সুবহানাল্লাহ। গান্ধী তাহলে কোন দিকে আপনার অগ্রাধিকার দিবেন? সবাই বান্ধব দিতে সাথে রাখবেন, গাভী বান্ধব দিয়ে আলাদা, বুঝতে পারছেন? নাস্তিকের কথা যাবে না। আচ্ছা দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ এই যে দুই ফেরেশতা কতটুকু দয়াশীল, আর এই দুইজনের মধ্যে ইনি আরো বেশি দয়াশীল। কেউ আমেন কাতিবিন, এতটুকু দয়া, এতটুকু সময় পাওয়া সত্ত্বেও, সুযোগ পাওয়া সত্ত্বেও, যার পাপ টিকা হবে সে কত বড় জালিম আর কত বড় অপরাধ, বলেন তো আপনারা ঠিক না? গুনাহ করেছে বান্দা, সাথে সাথে রুজু আল্লাহ দিকে, ও আল্লাহ গুনাহ করেছি তুমি মাফ করো, আল্লাহ গুনাহ করেছি মাফ করো। দুই চোখ দিয়ে যদি পানি ভাসাতে পারে, গুনাহ তো মাফ হবে। বরং আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান লা তালিজানিন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এক চোখ হলো ওই চোখ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ভেসেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ভেসেছে। আপনারা পানি ভাসান কি আমার জন্য? এমনি বসুন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে, বুঝছেন? আমার মাঝে আর আল্লাহর মাঝে, আল্লাহর ভয়ে পানি ভাসাবার চেষ্টা করো। আর আরেক চোখ আল্লাহর দিনে ঠান্ডা বরণ করার জন্য যেসব মুজাহিদিন রয়েছেন, তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের হেফাজতের জন্য রাত রাতের প্রহরী হিসেবে ছিল, জাগ্রত ছিল। আমার রবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটি দিনের মুজাহিদিনের জন্য প্রহরায় নিযুক্ত থাকার কারণে যা জেগেছে, এই যুগ জাহান্নামের আগুনে জ্বলবে। আর আরেকটি কোনটা, যে যুগ দিয়ে পানিবাসী আল্লাহ ভয়ে কাঁপবেন। আমার অনেকে দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন শাকীর রাদিয়াল্লাহু আনহু বুখারী এসেছে, বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত পড়েছি, দেখেছি সেজদায় গেছেন, সেজদায় তার মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ বের হয়েছে এরকম কান্দার আওয়াজ। যদি আপনি হাড়িতে পানি রাখেন, পানি ফুটে, তাহলে ওই পানি ফুটার সময় কিরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ বের হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক দ্বারা। আল্লাহ বলে আল্লাহ নবীও কাঁপতেন, তো আপনি কেন কাঁদেন না? আল্লাহ নবীর তো আগের পিছনে সব গুণ আমাদের সন্দেহ আছে, নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট, তিনি তার আল্লাহর ভয়ে কাঁদেন আর আমরা কেন কাঁদি না? এই মাঝে মধ্যে কাঁদার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন আল্লাহ কি বলছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ তারা জানেন তোমরা যা কিছু করো, আমরা যা করি তারা জানে। একটা হলো করা আর একটা বলা, مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ তুমি যে কথাই বলবে ওই কথা লেখার জন্য দৃষ্টা হবে, তাই না? এমনকি মানুষ কথা বলে অথবা কাজ করে, এমনকি মনের সংকল্প আপনার শুনে লাগে, মনের সংকল্প আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়, তাই হিসেবে তারা ওই হিসেবে জানে। ভালো কাজ করলে, ভালো কাজের কাজের সংকল্প করলেই সাথে সাথে এক নাকি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কেমন কেয়াতিবিলের কাজ। এ আমার ভাই, কে আমাকে আমরা ভয় করি, কে আমাকে স্মরণ করি, যেদিন আল্লাহ পাক মানুষের আমলের প্রতিদান দিবেন, বিচার দিনের মালিক সেই রব্বুল আলামিন, তাই না? ওই বিচার দিনের রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমলের বদলা দিবেন, তাই সেই কিয়ামতকে স্মরণ করা উচিত। আর আল্লাহকে ভয় করে, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে আমাদের আমল শুধরানো উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, নিকটাত্মীয় বিরোধী সকলকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখেরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও। আমাদের মধ্যে আমাদের সব জরুরত তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। দুনিয়া মুসলমানদের উপর রহম করো, মুসলমানদের ঈমান আর মরের হেফাজত করো, মুসলমানদেরকে শিরিক বিদাত থেকে বাঁচাও, তোমার নাফরমানি থেকে বাঁচাও, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আমাদের দেশের হেফাজত করো, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের জানমালের হেফাজত করো, ওদের ইজ্জত আবরুর হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে সময় ব্যয় করো, তুমি দিনের পথে আহ্বায় তোমার দিনের পথে দায়ী হিসেবে তুমি আমাদের স্মরণকে কবুল করে নাও। আল্লাহ যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার বিধান জেনে মানার তৌফিক দাও, শুনে মানার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.